সরোর সবু পরা অটে তুমলে লীলা কুল পায় নাই মা মনর ভেলা সংসারর সবু পরা অটে তুমলে লীলা কুল পায় নাই মা মনর ভেলা এতে বড় তুমি কাহাকু কাহাকু হসা